উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতিও প্রয়োগ, তৃতীয় পত্র ব্যাংকিং ও বিমা, হ্যাঁ সেটাই হবে। মোহাম্মদ খালেকুজ্জামান, হ্যাঁ পৃষ্ঠা 30, দ্বিতীয় অধ্যায়, ব্যাংকিং ও বিমা। ব্যাংক ব্যাংক ও ব্যাংকিং, দ্বিতীয় অধ্যায়, ব্যাংক ও ব্যাংকিং। এই অধ্যায়ের প্রথম খণ্ডের পর 2.11, ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অব ব্যাংক, পৃষ্ঠা 30। আমানত সংগ্রহ ও ঋণদানের মধ্য দিয়ে ব্যাংকের অগ্রযাত্রা শুরু হলেও আজকের দিনে ব্যাংক নানান ধরনের গ্রাহকদের বাড়তি প্রয়োজন পূরণে নানাবিধ আর্থিক কার্য সম্পাদনে ব্যবহৃত রয়েছে। বিভিন্ন ব্যাংকের কার্যাবলীর মধ্যেও ভিন্নতা বিদ্যমান। সাধারণভাবে কোনো আধুনিক ব্যাংকে যে সব কাজ লক্ষণীয় তা নিম্নে তুলে ধরা হলো। 1. আমানত গ্রহণ, কালেকশন অফ ডিপোজিট। সারা দেশের জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয়গুলো আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের প্রধান কাজ। ব্যাংক সঞ্চয় চলতি ও মেয়াদী হিসাবের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে। এ লক্ষ্যে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করাও ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। 2. অর্থ পরিশোধ, পেমেন্ট অফ মানি। জনসাধারণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তা থেকে মক্কেলদেরকে তাদের দাবি অনুযায়ী জমাকৃত অর্থ ফেরত দেওয়া ব্যাংকের অন্যতম কাজ। চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীগণ তাদের আমানত হতে অর্থ ফেরত চাইলে ব্যাংক তা চাইবা মাত্র পরিশোধ করে থাকে। 3. নোট প্রচলন, ইস্যুইং নোট। মধ্যযুগের শেষ দিকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবসায় শুরুর ফলে সরকার অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকগুলো নোট ও মুদ্রা প্রচলন করতে পারত, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক ওই নোট প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হলো নোট ও মুদ্রা প্রচলন করা। অন্যান্য ব্যাংকগুলো বিশেষত বাণিজ্যিক ব্যাংকের সাথ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ইস্যুকৃত নোট ও মুদ্রা প্রচার এবং প্রসারে সাহায্য করে। 4. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অব মিডিয়াম অব এক্সচেঞ্জ। চেক, প্রত্যয়পত্র, ড্রাফট, পে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারীর চেক, প্রত্যয়পত্র ইত্যাদি বিনিময় মাধ্যম সৃষ্টি করে আধুনিক ব্যাংক দেনা পাওনা নিষ্পত্তি ও আর্থিক লেনদেনে সহায়তা করে। এসব বিনিময় মাধ্যম সমূহ বর্তমান বিশ্বে অনেকটা নগদ অর্থের মতোই ব্যবহৃত হয়। 5. নগদান, পেমেন্ট অফ লোন, ঋণদান, ঋণদান, পেমেন্ট অফ লোন। ব্যাংক হলো ধার ও ঋণের ব্যবসায়ী, তাই আমানত হিসেবে বা অন্য কোনো উৎস হতে সংগৃহীত অর্থ ব্যাংক ব্যবসায়ী শিল্পপতি ও অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করে। উপযুক্ত খাতে ঋণদান ও তা যথাসময়ে সংগ্রহ করা সংগ্রহ করা সব ধরনের ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্য হিসেবে বিবেচিত। 6. বিনিময় বিলের বাট্টাকরণ, ডিসকাউন্টিং বিল। ব্যবসায়ীগণের জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি মেয়াদ পূর্তির আগে ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। এজন্য ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা গ্রহণ করে এবং মেয়াদ পূর্তিতে আদিষ্টের কাছ থেকে বিলের সম্পূর্ণ অর্থ আদায় করে দেয়। 7. ঋণ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অব ক্রেডিট। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো দেশের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। অন্যান্য ব্যাংক এ কাজে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সহযোগিতা করে। ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখার জন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নীতিমালা অনুসরণ করে। খেলাপি ঋণের পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এজন্য সকল ব্যাংক সবসময় সতর্ক থাকে। 8. অর্থ স্থানান্তর, ট্রান্সফার অব মানি। ব্যাংকে বিশেষত বাণিজ্যিক ও বিনিময় ব্যাংকসমূহ মক্কেলদের প্রয়োজনে ও লেনদেন নিষ্পত্তিতে দেশে বিদেশে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে। এজন্য ব্যাংকগুলো নানান প্রক্রিয়ায় দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত শাখা ও প্রতিনিধিদের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অর্থ পাঠায়। এতে বৈদেশিক যোগাযোগ ও বিনিময় সহজ হয়। 9. মূলধন গঠন, ফরমেশন অব ক্যাপিটাল। জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকসমূহ মূলধন গঠনে সহায়তা করে। দেশে শিল্প ও অর্থনৈতিক প্রগতির জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, অর্থ বাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংকগুলো তা স্থানান্তরের চেষ্টা চালায়। 10. মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স অব ভ্যালুয়েবল অ্যাসেটস। ব্যাংকগুলো জনসাধারণের কাছ থেকে টাকা পয়সা ছাড়াও তাদের মূল্যবান সম্পদ যথা স্বর্ণ, রৌপ্যের অলঙ্কার, জমি ও অন্যান্য সম্পত্তি, দলিলপত্র, মূল্যবান নথি ও কাগজপত্র, শেয়ার, সিকিউরিটি ইত্যাদি নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করে। 11. লাভজনক বিনিয়োগ, প্রফিটেবল ইনভেস্টমেন্ট। বর্তমানকালে ব্যাংক শুধুমাত্র ঋণই প্রদান করে না, বিশেষত ব্যাংকসমূহ ও ক্ষেত্র বিশেষে বা বিশেষ বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে। এর জন্য সরকারি ও বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি ক্রয় এবং লাভজনক খাতে অন্যদের সাথে যৌথ উদ্যোগে অংশ নেয়। 12. সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের তহবিল সংরক্ষণ মেইনটেনেন্স অফ ফান্ড অফ গভর্নমেন্ট অ্যান্ড আদার ইনস্টিটিউশনস ব্যাংক সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থারা তহবিল সংরক্ষণের কাজ করে এই সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে বাংলাদেশের টিএনটি ওয়াসা পিডিবি ইত্যাদি প্রতিষ্ঠানের বিল সংগ্রহের দায়িত্ব বাণিজ্য ব্যাংকগুলো সম্পাদন করে 13 সরকারকে সাহায্য প্রদান অ্যাসিস্ট্যান্স টু গভর্নমেন্ট কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে বিশেষ পরিস্থিতিতে ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয় এতদ্ব্যতীত সরকার কর্তৃক প্রচারিত সঞ্চয়পত্র সিকিউরিটি বন্ড প্রভৃতি বিক্রয় করে সরকারের পক্ষে অর্থ সাহায্য অর্থ আদায় করে ও পাওনা পরিশোধ করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে ও ব্যাংকগুলো সহযোগিতা দেয় 14 বৈদেশিক মুদ্রার লেনদেন ট্রানজেকশন অফ ফরেন কারেন্সি দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত সরকার কর্তৃক নির্ধারিত নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে অন্যান্য ব্যাংকে বিশেষত বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশি বিশেষত বাণিজ্যিক ব্যাংকসমূহ বিদেশি মুদ্রার লেনদেন করে থাকে এছাড়া বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণীয় অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দেয় 15 ব্যবসা বাণিজ্যের সহায়তা অ্যাসিস্ট্যান্স ইন বিজনেস ঋণদান মক্কেলদের পক্ষে দেনা পাওনা নিষ্পত্তি অর্থ স্থানান্তর ও অন্যান্য প্রাসঙ্গিক কর্ম সম্পাদন করে ব্যাংকসমূহ একদিকে যেমন অভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা করে তেমনি অন্যদিকে প্রত্যয়পত্র পর্যটকের চেক ব্যাংক ড্রাফট প্রভৃতি ইস্যু করে বৈদেশিক বাণিজ্যকে সচল রাখে বৈদেশিক বাণিজ্য অর্থ সংস্থান ছাড়াও ব্যাংকগুলো বিভিন্ন টেকনিক্যাল সহায়তা প্রদান করে 16 অন্যান্য কার্যাবলী আদার ফাংশন উপরে বর্ণিত কার্যাবলী ছাড়াও আধুনিক ব্যাংকসমূহ আরও অনেক কাজ সম্পাদন করে থাকে এর বিবিধ কাজের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ক মক্কেলের প্রতিনিধিত্ব করা খ মক্কেলের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করা গ মক্কেলের পক্ষে বিমার প্রিমিয়াম বা পানি গ্যাস টেলিফোন ইত্যাদি টেলিফোন বিদ্যুৎ ইত্যাদির বিল প্রদান ঘ মক্কেলের পক্ষে প্রাপ্ত চেকের মূল্য আদায় লভ্যাংশ সংগ্রহ ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ ও মক্কেলদের সরবরাহ চ মক্কেলের ওসি হিসেবে কাজ করা ইত্যাদি প্যারা উপসংহারে বলা যায় আমানত সংগ্রহ ও ঋণদানের মধ্যে দিয়ে যে ব্যাংকে ব্যবসার যাত্রা শুরু হয়েছিল তার গণ্ডি ছাড়িয়ে আধুনিক ব্যাংক এখন দেশের মানুষের প্রয়োজন ও আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সম্পাদন করে বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত ব্যাংকসমূহকে উদ্দেশ্য অর্জনে নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা তৎপর থাকতে দেখা যায় তথাপিও অর্থ ও ঋণের ব্যবসায়ী হিসেবে আধুনিক ব্যাংকগুলো কম বেশি উপরোক্ত কার্যাদি সম্পাদন করে থাকে আধুনিক ব্যাংকের মূলনীতি প্রিন্সিপালস অব মডার্ন ব্যাংক প্রিন্সিপাল মিন্স গাইডেন্স ফর অ্যাকশন অর্থাৎ কোনো কাজের সাধারণ নির্দেশনাই হলো মূলনীতি দীর্ঘদিনে গড়ে ওঠা এরূপ নির্দেশনা মেনে চলা হলে অবশ্যই ওই কাজে সাফল্য অর্জন করা সম্ভব হয় ব্যাংক একটি বিশেষ ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান পরের ধনে পোদ্দারি করে বলে ব্যাংকে সর্বদা অত্যন্ত সতর্কতার সাথে তার কর্মকাণ্ড পরিচালনা করতে হয় একটু অসতর্ক হলেই ব্যাংকে হয় মারাত্মক ঝুঁকির সম্মুখীন এ থেকে রক্ষার জন্য ব্যাংকে অবশ্যই কতিপয় নীতি বা নির্দেশিকা মেনে চলার প্রয়োজন পড়ে নিম্নে এরূপ নীতিসমূহ আলোচনা করা হলো 1 সচ্ছলতার নীতি প্রিন্সিপাল অফ সলভেন্সি অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এ বলা হয়েছে সলভেন্সি মিন্স দি অ্যামাউন্ট বাই হুইচ দি অ্যাসেটস অফ এ ব্যাংক এক্সিডস ইটস লায়াবিলিটিস আর্থিক সচ্ছলতা না থাকলে ব্যাংকের পক্ষে কোনোভাবেই তার ব্যবসায়িক কার্য সুষ্ঠুভাবে চালিয়ে দেওয়া সম্ভব নয় এর সচ্ছলতা যতই কম হয় ব্যাংক ততই ঝুঁকির মধ্যে থাকে তাই আর্থিক সচ্ছলতা বা আর্থিক প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি হিসেবে বিবেচিত হয় দুই নিরাপত্তা নীতি প্রিন্সিপাল অফ সেফটি আমানতকারীদের জমার নিরাপত্তার বিধান ও সেই সাথে ব্যাংকের নিজস্ব সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা বিধান করা ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি ব্যাংক অন্যের টাকা নিয়ে ব্যবসা করে তাই সেই টাকার হেফাজত করা ব্যাংকের অবশ্যই কর্তব্য। এত ব্যতীত ব্যাংক ঋণদানের মাধ্যমে যে টাকা বিনিয়োগ করে তার নিরাপত্তার জন্য ব্যাংকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। যে ব্যাংক যত বেশি এরূপ নিরাপত্তা বিধান করতে পারে তার পক্ষে মক্কেলদের তত বেশি অর্থ অর্জন সম্ভব হয়। 3. ঋণদান নীতি, প্রিন্সিপাল অফ লোন পেমেন্ট। ঋণদান আধুনিক ব্যাংকের অন্যতম কাজ, কিন্তু যত্রতত্র যথেচ্ছভাবে ঋণদান করলে তাতে মুনাফার চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই ঋণদানের সময়ে ব্যাংকের ঋণ আদায়ের বিষয়টির প্রতি সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হয়। এই জন্য প্রয়োজনীয় জামানত সংরক্ষণেরও প্রয়োজন পড়ে। চার, সুষ্ঠু বিনিয়োগ নীতি, প্রিন্সিপাল অফ প্রপার ইনভেস্টমেন্ট। বিনিয়োগ নীতি সুষ্ঠু না হলে যে কোনো ব্যাংকে সমস্যা দেখা দিতে পারে, তাই ব্যাংকের একটি উত্তম বিনিয়োগ নীতি থাকা অপরিহার্য। ব্যাংক কি কি খাতে অর্থ বিনিয়োগ করবে, কিরূপ সুদের হারে এবং কি কি শর্ত সাপেক্ষে বিনিয়োগ করবে, কি পরিমাণ টাকা হাতে রেখে অর্থ বিনিয়োগ করবে ইত্যাদি ব্যাপারে যে নীতি অনুসরণ করে তাই বিনিয়োগ নীতি নামে পরিচিত। 5. সততার নীতি, প্রিন্সিপাল অফ অনেস্টি। ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা হতে আরম্ভ করে নিম্ন স্তরের কর্মী পর্যন্ত সবাইকে প্রতিনিয়ত তাদের কাজকর্মে সততার পরিচয় দিতে হয়। কর্মীদের সততা ব্যাংকের এক অমূল্য সম্পদ, এটি ব্যাংকের ব্যবসায়িক জীবনের উজ্জীবনী শক্তিস্বরূপ। যে ব্যাংকের কর্মী বৃন্দ যত বেশি সৎ জনসাধারণ সেই ব্যাংকের প্রতি তত বেশি আকৃষ্ট হয়। বিশ্বস্ততা নীতি, প্রিন্সিপাল অফ কনফিডেন্স। কোনো ব্যাংকে ভালো করতে হলে অবশ্যই তাকে জনগণের আস্থাভাজন হতে হয়। এটা ব্যাংকের কর্মীদের সততার সাথে যেমনই সম্পর্কিত তেমনি জনগণের আস্থা অর্জন করার জন্য ব্যাংকের কথায় ও কাজে মিল থাকা আবশ্যক। একটি ব্যাংক বিশ্বস্ততার নীতি কঠোরভাবে পালন করলে গ্রাহকরা সেই ব্যাংকের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হতে পারে। 7. তারল নীতি, প্রিন্সিপাল অফ লিকুইডিটি। মক্কেলদের দাবি পূরণ করার সামর্থ্য সংরক্ষণের নীতিকে তারল্য নীতি বলে। এরূপ সামর্থ্য ধরে রাখার জন্য অধিক পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করা হলে তা ব্যাংকের ঋণ প্রদানের সামর্থ্য হ্রাস করে। অন্যদিকে অধিক মুনাফার আশায় বেশি পরিমাণ অর্থ ঋণদান বা বিনিয়োগ করলেও গ্রাহকদের চেক ফেরত যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই উভয়ের মধ্যে সমন্বয় বিধান করে চললেই ব্যাংক লাভবান হয়। কর্মদক্ষতা নীতি, প্রিন্সিপাল অফ ইফিসিয়েন্সি। কম সম্পদ ও সময় ব্যয়ে উদ্দেশ্য অর্জনের সামর্থ্যকেই দক্ষতা বলে। ওয়েরিক ও কুন্টস, WEISRICS, ওয়েরিক ও কুন্টস, KNTZ বলেছেন, ইফিসিয়েন্সি ইজ দি অ্যাচিভমেন্ট অফ দি এন্ডস উইথ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ রিসোর্সেস। শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীগণ ব্যাংকের সামগ্রিক দক্ষতা বৃদ্ধির সহায়ক। তাই ব্যাংকে কাজে কর্মে দক্ষতা অর্জনের জন্য কর্মীদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করতে হয়। এরূপ দক্ষতা গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করে। 9. মিতব্যয়িতা নীতি, প্রিন্সিপাল অফ ইকোনমি। মিতব্যয়িতা বলতে কম খরচে বেশি কাজ করাকে বোঝায়। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মতো ব্যাংকের জন্য স্বল্প খরচে কার্য সম্পাদন কাম্য। ব্যাংকের বিভিন্ন কাজ যত সম্ভব কম খরচে পরিচালনা করার প্রতি দৃষ্টি রাখা কর্তব্য। মিতব্যয়িতা ব্যাংকের মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। 10. সেবার নীতি, প্রিন্সিপাল অফ সার্ভিস। বর্তমানকালে ব্যাংক সারা বিশ্বে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গণ্য। ব্যাংক প্রকৃতপক্ষে অর্থের লেনদেনের মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে। তাই মক্কেলদের জন্য যথোপযুক্ত সেবা সুবিধা নিশ্চিত করা ব্যাংকের কাজ। আর প্রতিযোগিতার এ যুগে এর মাধ্যমে অধিক সংখ্যক গ্রাহকদের আকৃষ্ট করা সম্ভব। তাই সেবাই হওয়া উচিত আধুনিক ব্যাংকের অন্যতম নীতি। 11. অবস্থান নীতি, প্রিন্সিপাল অফ সিচুয়েশন। ব্যাংকের অবস্থানের উপর তার ব্যবসায়িক সাফল্য অনেকাংশে নির্ভরশীল। শিল্প ও বাণিজ্য কেন্দ্রে কোনো ব্যাংকে ধীরূপ ব্যবসায় করতে পারে, গ্রাম অঞ্চলে তা কখনোই সম্ভব নয়। তাই কর্মচঞ্চল এলাকায় ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কাম্য। এই জন্য নতুন ব্যাংক বা ব্যাংকের নতুন শাখা প্রতিষ্ঠা করার সময় অবস্থান নীতির উপর গুরুত্ব আরোপ করা উচিত। 12. গোপনীয়তা নীতি, প্রিন্সিপাল অফ সিক্রেসি। ব্যাংকে যারা টাকা পয়সা বা মূলধন মূল্যবান দ্রব্যাদি জমা রাখে তারা সব সময় তাদের হিসাবের গোপনীয়তা কামনা করে, তাই ব্যাংকের জন্য গোপনীয়তার নীতি মেনে চলা আবশ্যক। হিসাবের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হলে ব্যাংকের ওপর মক্কেলদের আস্থা বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। 13. বিশেষায়নের নীতি, প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। বিশেষণ বলতে বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিকে বোঝায়। বর্তমান যুগ হলো বিশেষায়নের যুগ, তাই ব্যাংক সমূহেরও বিশেষায়িত হওয়ার এবং কার্যক্ষেত্রে বিশেষায়নের সুযোগ সৃষ্টির প্রতি যথেষ্ট নজর দেওয়া উচিত। এই জন্য প্রতিষ্ঠানের কাজকে যুক্তিযুক্তভাবে বিভিন্ন বিভাগে ভাগ করতে হয়। এতে ব্যাংক কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় ও মক্কেলদের অধিক সেবা প্রদান সম্ভব হয়। 14. প্রচার নীতি, প্রিন্সিপাল অব পাবলিসিটি। বর্তমান যুগ হলো প্রচারের যুগ, তাই ব্যাংক মক্কেলদের কি কি সেবা সুবিধা প্রদান করছে এবং ব্যাংকের কি কি ভালো গুণ বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে জনগণকে অবহিত করার প্রয়োজন পড়ে। এজন্য সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমের সুযোগ নেওয়া যেতে পারে। ব্যাংকের সুন্দর সাজসজ্জাও এর প্রচারের একটা উপায়। সঠিক প্রচার ব্যাংকের কার্যপরিধি সম্প্রসারণে সহায়তা করে। 15. সুনামের নীতি, প্রিন্সিপাল অব গুডউইল। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য নীতি হলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের মাঝে নিজস্ব সুনাম ও ভাবমূর্তি প্রতিষ্ঠা করা। এরূপ ভাবমূর্তি গড়ে উঠলে ব্যাংকে সহজেই তার কার্যক্রম সম্প্রসারণ করতে পারে। তাই সুনাম সুখ্যাতির ক্ষতি হয় এমন কোনো কাজ সবসময় ব্যাংকের পরিহার করে চলা উচিত। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ব্যাংক ইন দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। অর্থ, ব্যাংক ও অর্থনীতি আজ সমগ্র বিশ্বে এক ছকে বাঁধা। ব্যাংক ছাড়া যেমনই অর্থের সহজ ও নিরাপদ লেনদেন সম্ভব নয়, তেমনি ব্যাংকে বাদ দিয়ে শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ চিন্তা করা অসম্ভব। তাই বলা হয় দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য মডার্ন ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যাংক হলো আধুনিক অর্থনীতির জীবনী শক্তি। নিম্নে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা করা হলো। 1. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অব মিডিয়াম অব এক্সচেঞ্জ। যে কোনো দেশেই নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত। এছাড়া বাণিজ্য ব্যাংকগুলো চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, ভ্রমণকারীর চেক, প্রত্যয়পত্র ইত্যাদি দলিলপত্র ইস্যু করে, যা অনেক ক্ষেত্রে অর্থের মতো ব্যবহৃত হয়। অর্থ ও এ সকল বিনিময় মাধ্যম আর্থিক লেনদেনকে অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত করেছে। 2. সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, কালেকশন অব সেভিংস এন্ড ফর্মেশন অব ক্যাপিটাল। ব্যাংক জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ছড়িয়ে ছিটিয়ে থাকা অলস অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগ্রহ করে দেশের জন্য অতি আবশ্যক প্রয়োজনীয় মূলধন গঠন করে। আমানতকারীদের সঞ্চয়ের উপর সুদ প্রদান করে এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করেও ব্যাংক দেশে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির চেষ্টা চালায়। 3. মূলধন সরবরাহ ও বিনিয়োগ বৃদ্ধি, সাপ্লাই অব ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজ অব ইনভেস্টমেন্ট। সঞ্চয় সংগ্রহের মাধ্যমে গঠিত মূলধন ব্যাংকে নিজের নিকট গচ্ছিত না রেখে অন্যদের প্রয়োজনে ঋণ দেয় ও বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে, ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকে। 4. অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্য সহায়তা, হেল্প ইন হোম ট্রেডস। ব্যাংক সমূহ দেশীয় ব্যবসায়ীগণকে মূলধন সরবরাহ করে এবং অর্থ নিরাপদ ও সহজ লেনদেনের সুযোগ দেয়। অর্থ স্থানান্তর, দেনা পাওনা নিষ্পত্তি, প্রতিনিধিত্ব, পরামর্শ দান ও বিভিন্নমুখী সেবা প্রদান করায় ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা করে। তাই এক কথায় বলা যায়, নো বিজনেস ক্যান রান উইদাউট ব্যাংকিং। 5. বৈদেশিক বাণিজ্য সহায়তা, হেল্প ইন ফরেন ট্রেডস। বর্তমান কালে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি কার্যত ব্যাংকের ওপর 100% নির্ভরশীল। এরূপ বাণিজ্যের ক্ষেত্রে ফরমায়েশ প্রদান বা ফরমায়েশ গ্রহণের পর থেকে শুরু করে পণ্য খালাস পর্যন্ত যাবতীয় কার্যাবলী ব্যাংকের সক্রিয় সহযোগিতায় সম্পাদিত হয়। তাই বলা হয়, ব্যাংক ইজ দ্য মিডিয়া অফ ফরেন ট্রেড। 6. শিল্প উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। শিল্পায়ন ছাড়া বর্তমান বিশ্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন চিন্তা করাই যায় না। ব্যাংক দেশের সব ধরনের শিল্পের উন্নয়ন তথা শিল্পক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণদান সহ বিভিন্ন মুখী সাহায্য প্রদান করে। এই জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক প্রত্যক্ষ করা যায়। ব্যাংকের এরূপ তৎপরতার কারণে দেশের শিল্পের উন্নতি ঘটে। সাত, কৃষি উন্নয়ন এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। উন্নয়নশীল দেশ তথা সারা বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতির একটি অন্যতম খাত হল কৃষিখাত। এই খাতের উন্নয়নে ব্যাংকের গুরুত্ব কোনো অংশে কম নয়। ব্যাংক সমূহ কৃষকদের দুর্দিনে ও প্রয়োজনে বিভিন্ন মেয়াদী ঋণ দিয়ে নানাভাবে সহায়তা করে। কৃষির আধুনিকায়নে ব্যাংক কৃষকদের অর্থনৈতিক অংশীদার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আট, ঋণ নিয়ন্ত্রণ ক্রেডিট কন্ট্রোল। দেশের ঋণের পরিমাণ কাম্য অবস্থা অপেক্ষা হ্রাস বা বৃদ্ধি উভয়ই দেশের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতিতে ব্যাংক বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে ও অন্যান্য ব্যাংক এ কাজে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করে। এতে দেশের অর্থনীতি অস্থিতিশীল হয় এবং অর্থনৈতিক উন্নয়নের পথে পথ সুগম হয়। পৃষ্ঠা 35। 9, ঋণ আমানত সৃষ্টি ক্রিয়েশন অব ক্রেডিট অর ডিপোজিট। ঋণ আমানত সৃষ্টি হল ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যাংকের একটি অভিনব পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে অর্থের উপযোগ বৃদ্ধি পায় এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিভিন্ন হাত ঘুরে অনেকের প্রয়োজন পূরণে কাজে লাগে, ফলে অর্থ ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। 10, মোট উৎপাদন বৃদ্ধি ইনক্রিজ অব গ্রস প্রোডাকশন। ব্যাংক দেশে নতুন শিল্প ও কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়তেই শুধু সাহায্য করে না, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানেও মূলধন সরবরাহ করে। এছাড়া কৃষিখাত সহ বিভিন্ন উৎপাদন খাতের উন্নয়নে সহযোগিতা দিয়ে মোট দেশীয় উৎপাদন বৃদ্ধির অপরোক্ষভাবে সহায়তা করে। 11, কর্মসংস্থান এমপ্লয়মেন্ট। ব্যাংক সমূহ তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করে, ফলে দেশের বেকার সমস্যা হ্রাস পায়। তাছাড়া ব্যাংকের সহায়তার ফলে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়। 12, সরকারি রাজস্ব বৃদ্ধি ইনক্রিজ অব গভর্নমেন্ট রেভিনিউ। সরকারের রাজস্ব বৃদ্ধিতেও ব্যাংক সমূহ ভূমিকা রাখে। ব্যাংকগুলো তাদের মুনাফার অংশ বিশেষ কর হিসেবে সরকারকে প্রদান করে। আমানত থেকে মক্কেলগণ যে সুদ বা লাভ প্রাপ্ত হন তার উপর সরকারের পাওনা সংগ্রহ করেও সরকারি তহবিলে জমা দেয়। ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ হতেও সরকার প্রচুর রাজস্ব পায়, ফলে সরকারের আর্থিক ভিত্তি শক্তিশালী হয়। 13, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন অব ইকোনমিক পলিসিস অব গভর্নমেন্ট। সরকার দেশের প্রয়োজনে বিভিন্ন মেয়াদী আর্থিক নীতি গ্রহণ করে। এরূপ আর্থিক নীতির বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক মুখ্য ভূমিকা পালন করলেও অন্যান্য ব্যাংক এ কাজে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করে। ব্যাংকগুলোর সার্বিক সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে কখনোই তার আর্থিক নীতি বাস্তবায়ন সম্ভব নয়। 14, বৈদেশিক বিনিময় পরিচালনা হ্যান্ডলিং অব ফরেন এক্সচেঞ্জ। বর্তমানকালে যে কোনো দেশে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈদেশিক বিনিময়। বিনিময় হার নির্ধারণ, বৈদেশিক মুদ্রা লেনদেন ও পরিচালনা, রিজার্ভ সংরক্ষণ ইত্যাদি কার্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করলেও অন্যান্য ব্যাংক এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়, যা জাতীয় উন্নয়ন নিশ্চিত করে। 15, জীবনযাত্রার মান উন্নয়ন ডেভেলপিং লিভিং স্ট্যাটাস। জীবনযাত্রার মান উন্নয়নে যে কোনো দেশেই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক ব্যবস্থার ফলে একদিকে যেমন দেশের মোট উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে বেকার সমস্যা হ্রাসের সাথে সাথে জনগণের মাথাপিছু আয় বাড়ে। এ কারণে ভোগের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। প্যারা, উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় বিশ্বের উন্নত কি অনুন্নত প্রতিটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাংক ব্যবস্থার উপর বিশেষভাবে নির্ভরশীল। ব্যাংক ছাড়া বর্তমানে বিশ্বের ব্যাপক বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডকে চিন্তাই করা যায় না। তাই বলা যায় দ্য ব্যাংক ইজ দ্য নার্ভ সেন্টার অব মডার্ন ইকোনমি, অর্থাৎ ব্যাংক হল আধুনিক অর্থনীতির স্নায়ু কেন্দ্র স্বরূপ। দুই দশমিক 14, আধুনিক ব্যবসায় বাণিজ্যে ব্যাংকের গুরুত্ব ইম্পর্টেন্স অব ব্যাংক ইন দ্য মডার্ন বিজনেস। বর্তমান বিশ্বে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ব্যাংক এমন একটি চালিকা শক্তি যাকে কেন্দ্র করে দেশের অর্থনীতি ও ব্যবসায় বাণিজ্য আবর্তিত হয়। ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যকে সাহায্য করে না, সকল ধরনের আর্থিক লেনদেনেও সহায়তা করে। তাই বলা হয় ব্যাংক ইজ দ্য কম্পাস অব মডার্ন বিজনেস, অর্থাৎ ব্যাংক হল আধুনিক ব্যবসায়ের দিকদর্শন যন্ত্রতুল্য। নিম্নে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের গুরুত্ব আলোচনা করা হলো। ব্যবসা বাণিজ্যে ব্যাংকের গুরুত্ব, এখানে একটা চার্টের মতো দিছে। ব্যবসা বাণিজ্য ব্যাংকের গুরুত্বকে প্রথমত দুইটা ভাগ করছে অ্যারো চিহ্ন দিয়ে, একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য গুরুত্ব আর একটা হলো বৈদেশিক বাণিজ্য গুরুত্ব। অভ্যন্তরীণ বাণিজ্য গুরুত্ব গুলাকে 10টা স্টেপ দেখানো হয়েছে। 1. সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, 2. মূলধন সরবরাহ, 3. কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়, 4. অর্থের নিরাপদ সংরক্ষণ, 5. অর্থ স্থানান্তর, 6. দেনা পাওনা নিষ্পত্তি, 7. বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি, 8. ঋণ নিয়ন্ত্রণের সহায়তা, 9. বৃহৎ আয়তন উৎপাদনের সহায়তা, 10. তথ্য সংগ্রহ উপদেশ দান, 11. প্রতিনিধিত্ব। অপর পাশে দেখা যাচ্ছে বৈদেশিক বাণিজ্য গুরুত্ব, এখানে আছে 1. অর্থ সনাতন, 2. প্রত্যাবর্তন ইস্যু, 3. বিনিময় বিলের স্বীকৃতি দান ও মূল্য পরিশোধ, 4. বৈদেশিক মুদ্রা সংগ্রহ, 5. বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণ, 6. দলিলপত্র হস্তান্তর, 7. বাজার সম্প্রসারণ, 8. তথ্য সরবরাহ, 9. প্রতিনিধিত্ব। এরপরে এগুলোর বিবরণ। ক. অভ্যন্তরীণ বাণিজ্য ব্যাংকের ভূমিকা, ইম্পর্টেন্স অফ ব্যাংকিং ইন হোম ট্রেড। একটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক যে সকল ভূমিকা পালন করে তার নিম্নে আলোচনা করা হলো। 1. সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, কালেকশন অফ সেভিংস অ্যান্ড ক্যাপিটাল ফর্মেশন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অলসভাবে পড়ে থাকা অর্থ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসাবে সংগ্রহ করে। এইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত আমানতের দ্বারাই গঠিত হয় মূলধন। আর যে কোনো দেশই এরূপ মূলধন ব্যবসা বাণিজ্যের উন্নয়নের অপ্রধান অবলম্বনের ভূমিকা পালন করে। 2. মূলধন সরবরাহ, সাপ্লাই অফ ক্যাপিটাল। ব্যাংক তার সৃষ্ট মূলধন নিজের কাছে সঞ্চিত না রেখে ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষকে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ হিসাবে প্রদান করে। এছাড়া ঋণ আমানত সৃষ্টির মাধ্যমেও বাজারে নতুন ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, এতে মূলধনের গতিশীলতা বাড়ে এবং ব্যবসায়ে মূলধন নিশ্চিত হয়। 3. কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়, সেল অব কোম্পানি শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। যৌথ মূলধনী কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার শেয়ার, স্টক ও ঋণপত্র ব্যাংকের মাধ্যমে বিক্রয় হয়। অনেক সময় ব্যাংক কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায় গ্রহণ করে ও প্রয়োজনে নিজেই ক্রয় করে। এভাবে ব্যাংক সমূহ কোম্পানির অবলেখক হিসেবে মূলধন সংগ্রহে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে। 4. অর্থের নিরাপদ সংরক্ষণ, প্রিজার্ভিং মানি। ব্যবসায়ীদের নিকট ব্যয় নির্বাহ শেষে প্রত্যাহ যে অর্থ জমা থাকে ব্যাংক তার নিরাপদ সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে। ব্যাংকের কারণে ব্যবসায়ীগণকে প্রচুর নগদ অর্থ কাছে জমা রাখার প্রয়োজন পড়ে না। চেকের মাধ্যমে লেনদেনে নগদ অর্থের ঝামেলা এড়ানো যায়, যা নিরাপত্তা বৃদ্ধির সহায়ক হয়। 5. অর্থ স্থানান্তর, ট্রান্সফার অফ মানি। ব্যবসায়িক প্রয়োজনে অর্থ স্থানান্তর একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই বিষয়টি মোটেই ঝুঁকিবিহীন নয়। ব্যাংক অতি অল্প খরচে দেশ বিদেশের যে কোনো স্থানে নিরাপদ ও দ্রুত অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে থাকে। এতে ব্যবসায়ীগণ সহজেই প্রয়োজনীয় স্থানে অর্থ স্থানান্তর করে প্রয়োজনীয় লেনদেন করতে পারে। 6. দেনা পাওনা নিষ্পত্তি, প্রিপ্রোভিশন অব ক্লিয়ারিং হাউস। বর্তমানকালে ব্যাংক শুধুমাত্র আমানত জমা বা ঋণ দানই করে না, ব্যবসায়ীদের পক্ষে দেনা পরিশোধ, পাওনা অর্থ আদায়, বিলের অর্থ সংগ্রহ ইত্যাদি কার্যের মাধ্যমে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ব্যবসায়ীগণ অনেক ঝামেলা মুক্ত থেকে ব্যবসায় কার্যে মনোনিবেশ করতে পারেন। 7. বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অব ইজি মিডিয়াম অব এক্সচেঞ্জ। ব্যাংকে অর্থ ছাড়াও চেক, বিল, ড্রাফট, হুন্ডি, চেক, কার্ড, ট্রাভেলার্স চেক ইত্যাদি সহজ ও ঝুঁকিহীন বিনিময় মাধ্যম সৃষ্টি করে, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনকে নিরাপদ ও সহজতর করে। 8. ঋণ নিয়ন্ত্রণের সহায়তা, ইটু ক্রেডিট কন্ট্রোল। দেশের ঋণের পরিমাণ বেশি হলে মুদ্রাস্ফীতি এবং ঋণের পরিমাণ হ্রাস পেলে মুদ্রা সংকোচন ঘটে। এই ধরনের মুদ্রাস্ফীতি বা সংকোচন উভয়ই দেশের জন্য ক্ষতিকর। কেন্দ্রীয় ব্যাংক ও তার তালিকাভুক্ত ব্যাংক সমূহ এই অসুবিধা দূর করার নিমিত্তে দেশের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। 9. বৃহৎ আয়তন উৎপাদনের সহায়তা, এইড টু লার্জ স্কেল প্রোডাকশন। বৃহৎ আয়তন উৎপাদনের জন্য প্রচুর অর্থ সংস্থানের প্রয়োজন পড়ে, এই জন্য ব্যাংক বিভিন্ন মেয়াদী অর্থের সংস্থান করে। বৃহৎ আয়তন ব্যবসায়ের প্রয়োজনে দেশের অভ্যন্তরীণ ব্যবসায় ও সেই সাথে জনগণের ক্রয় সামর্থ্য উন্নয়নের প্রয়োজন হয়। ব্যাংক সেক্ষেত্রেও ঋণ সহায়তা প্রদান করে, অভ্যন্তরীণ ব্যবসায়ের উন্নয়ন ঘটায়, ফলে দেশে বৃহৎ আয়তন উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। 10. তথ্য সরবরাহ ও উপদেশ দান, সাপ্লাই অব ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস। বর্তমান কালে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ যথাযথ তথ্য প্রাপ্তির উপর নির্ভরশীল। ব্যাংক সমূহ তাদের মক্কেল ব্যবসায়ীগণকে দেশের অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রকার অর্থ তথ্য সরবরাহ ও উপদেশ প্রদানের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 11 প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন। ব্যাংক তার মক্কেলদের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে, এর মধ্যে উল্লেখযোগ্য হল বিল বা পাওনা সংগ্রহ, বিল পরিশোধ, সচ্ছলতার সনদপত্র প্রদান, বিলের স্বীকৃতি প্রদান, কোনো ক্রেতার আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর গ্রহণ ইত্যাদি। এছাড়া ব্যাংক ভালো মক্কেলের পক্ষে অনেক সময় ব্যক্তিগত জামানতকারী হিসেবেও ভূমিকা পালন করে। বৈদেশিক বাণিজ্যে ব্যাংকের ভূমিকা। ইম্পর্টেন্স অফ ব্যাংক ইন ফরেন ট্রেড। ব্যাংক শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে না, বৈদেশিক বাণিজ্যেও এর ভূমিকা অনস্বীকার্য। নিম্নে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আলোচনা করা হলো। 1. অর্থ সংস্থা ফিনান্সিং। ব্যাংক সমূহ বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রপ্তানি কারকদের শুধুমাত্র নগদ ঋণে প্রদান করে না, ঋণপত্র ইস্যু, বিল ও হুন্ডির মূল্য পরিশোধ, বিল বাটাকরণ, বিলের স্বীকৃতি ইত্যাদির মাধ্যমেও অর্থ সংস্থানের ব্যবস্থা করে। এরূপ অর্থায়ন বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে প্রভূত সাহায্য করে। 2. প্রত্যয়পত্র ইস্যু, ইস্যুইং লেটার অফ ক্রেডিট। বর্তমান আন্তর্জাতিক বাণিজ্য প্রত্যয়পত্রের ওপর নির্ভরশীল। এ পত্রের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে তার পাওনা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, ফলে আমদানি ও রপ্তানি কার্য সহজ হয়। 3. বিলের স্বীকৃতি দান ও মূল্য পরিশোধ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পেমেন্ট অব ফরেন বিল। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংক সমূহ রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিলে আমদানিকারকের পক্ষে স্বীকৃতি প্রদান করে এবং পরবর্তী সময়ে এ স্বীকৃতি বিলের স্বীকৃত বিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে মূল্যবান ভূমিকা পালন করে। এতে আমদানিকারকের ঝামেলা যেমনই হ্রাস পায়, তেমনই রপ্তানিকারকও ব্যাংকের প্রদত্ত স্বীকৃতি আস্থার সাথে গ্রহণ করতে পারে। 4. বৈদেশিক মুদ্রা সংগ্রহ, কালেকশন অফ ফরেন কারেন্সি। কোনো কোনো পণ্য আমদানির ক্ষেত্রে নগদ অর্থ মূল্য পরিশোধ করতে হয়। ব্যাংক এসব ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। এছাড়া ব্যবসায়ীদের বিদেশে ভ্রমণকালেও ব্যাংক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংস্থান করে থাকে। 5. বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, ফিক্সিং আপ দ্য রেট অব ফরেন এক্সচেঞ্জ। ব্যাংক সমূহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, ফিক্সিং অফ দ্য রেট অব ফরেন এক্সচেঞ্জ। ব্যাংক সমূহ বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে। এতে বৈদেশিক বিনিময় সহজতর হয়। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় হার হ্রাস বৃদ্ধিজনিত ক্ষতি ও জটিলতা হতে আমদানিকারক ও রপ্তানিকারককে রক্ষার জন্য ব্যাংক সাহায্য করে। 6. দলিলপত্র হস্তান্তর, ট্রান্সফার অফ ডকুমেন্টস। ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার দলিল, যেমন বিনিময় বিল, নৌ ভাটকপত্র, চালানি রসিদ, বীমাপত্র ইত্যাদি হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রপ্তানিকারক জাহাজে দলিলপত্র আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে পাঠায়, আমদানিকারক তা সংগ্রহ করে, পণ্য খালাসের ব্যবস্থা করে। 7. বাজার সম্প্রসারণ, এক্সপ্যানশন অব মার্কেট। ব্যাংক আমদানিকারকের প্রতিনিধি হিসেবে অনেক সময়ই তার বিদেশস্থ শাখার মাধ্যমে অন্য দেশ থেকে পণ্য আমদানিতে আমদানিকারককে সহায়তা করে। অন্যদিকে অনেক ক্ষেত্রে রপ্তানিকারকের প্রতিনিধি হিসেবে বিদেশস্থ শাখার সাহায্য নিয়ে অন্য দেশে পণ্য রপ্তানি করে, ফলে আমদানি রপ্তানি বাণিজ্যের বাজার সম্প্রসারিত হয়। 8. তথ্য সরবরাহ, সাপ্লাই অব ইনফরমেশন। বিদেশের বাজারে পণ্য মূল্য, এর চাহিদা ও সরবরাহ পরিস্থিতি, নতুন পণ্যের উৎপাদন বা সরবরাহ ইত্যাদি বিষয়ে অনেক সময় বিদেশস্থ শাখার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ব্যাংক তার মক্কেলদের প্রদান করে। এতেও আমদানি ও রপ্তানি কারকদের যথেষ্ট উপকার হয়। 9. প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন। ব্যাংক সমূহ আমদানিকারক ও রপ্তানিকারকের প্রতিনিধি হিসেবে বিলের স্বীকৃতি প্রদান, মূল্য পরিশোধ, ইস্যু প্রত্যয়পত্র ইস্যু, সচ্ছলতার সনদ প্রদান, পণ্য খালাসকরণ, বীমাকরণ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে, ফলে উভয়ে লাভবান হয়। 13. পরিশেষে বলা যায়, ব্যাংকের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। অর্থ ছাড়া যেমনই ব্যবসায় বাণিজ্য চলে না, তেমনই ব্যাংক ছাড়াও অর্থ সংক্রান্ত বিভিন্ন বাধা ও সমস্যা দূর করাও সম্ভব হয় না। তাই অভ্যন্তরীণ ও বৈদেশিক সকল ধরনের বাণিজ্যের ক্ষেত্রেই অর্থ সংস্থান হতে শুরু করে। অর্থের লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির সকল পর্যায়ে ব্যাংকের স্বভাব থেকে কার্যকর সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখে। 2.15 বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা, রোল অফ ব্যাংক ইন দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ শিল্পে অনুন্নত কৃষি নির্ভর একটি দেশ। এদেশের ব্যবসা বাণিজ্য এখনো অনগ্রসর, মানুষের মাথাপিছু আয় কম, যে কারণে সঞ্চয় ও মূলধন গঠনের পরিমাণও কাঙ্ক্ষিত অবস্থার অনেক নিচে। তাই এ সকল দুরবস্থা কাটিয়ে উঠে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ব্যাংকের ব্যবস্থার উন্নয়ন এবং তার কার্যকর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা বা গুরুত্ব তো নিম্নে তুলে ধরা হলো। এক, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। বিনিময়ের কার্যকর মাধ্যম ছাড়া আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব নয়। বাংলাদেশে ব্যাংকে এজন্য নোট ও মুদ্রা প্রচলন করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ডাক, পে অর্ডার, ক্রেডিট কার্ড ইত্যাদি সহজে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এর ফলে দেশের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ হয়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে। 2, সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, কালেকশন অব সেভিংস অ্যান্ড ফরমেশন অব ক্যাপিটাল। সঞ্চয় সৃষ্টি ও মূলধন গঠন ওতপ্রোতভাবে জড়িত। মূলধনের অভাবে আমাদের দেশের সম্পদকে আমরা কাজে লাগাতে পারছি না। ব্যাংকে, বিশেষত বাণিজ্যিক ব্যাংকে, দেশের সর্বত্র শাখা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে ও আমানত সংগ্রহের চেষ্টা চালায়। এতে দেশে সঞ্চয় বাড়ে ও তা ব্যাংকে এসে মূলধনে রূপান্তরিত হয়। 3, মূলধন সরবরাহ, সাপ্লাই অফ ক্যাপিটাল। বাণিজ্যিক ব্যাংক ও সেই সাথে দেশের বিশেষায়িত ব্যাংকসমূহ তাদের সৃষ্ট মূলধন দেশের প্রয়োজনে বিভিন্ন খাতে ঋণ দেয় ও বিভিন্ন লাভজনক খাতে তা বিনিয়োগ করে। এতে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং উৎপাদনশীল খাতে তা ব্যবহৃত হওয়ায় জাতীয় উৎপাদন বাড়ে। 4, অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব হোম ট্রেড। আমাদের দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহকে ব্যাংকগুলো বিভিন্নভাবে সহায়তা দেয়, যার ফলে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি ঘটে। এক্ষেত্রে নিম্নোক্ত সহায়তা সমূহ উল্লেখযোগ্য। খ, মূলধন সরবরাহ। খ, অর্থ নিরাপদ সংরক্ষণ। গ, অর্থ স্থানান্তর ও দেনা পাওনা নিষ্পত্তি। ঘ, কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়। উ, তথ্য সরবরাহ ও উপদেশ দান ইত্যাদি। 5, বৈদেশিক বাণিজ্য সহায়তা, হেল্প ইন ফরেন ট্রেড। আমদানি নির্ভর বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের উন্নয়নেও এখানকার ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। এর মধ্যে নিম্নোক্ত সহায়তা সমূহ উল্লেখযোগ্য। খ, আমদানিকারক ও রপ্তানিকারকদের প্রয়োজনীয় অর্থ সংস্থান। খ, প্রত্যয়পত্র ইস্যু। গ, বিনিময় বিলে স্বীকৃতিদান ও মূল্য পরিশোধ। খ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও মুদ্রা সংগ্রহ। উ, বাজার সম্প্রসারণ ও প্রতিনিধিত্ব ইত্যাদি। 6, শিল্প উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। শিল্পে অনুন্নত এদেশে শিল্পের উন্নয়নের জন্য এখানকার ব্যাংকগুলো সবসময় চেষ্টা করে। এই জন্য বাংলাদেশ শিল্প ব্যাংক বিএসবি, বাংলাদেশ শিল্প ও ঋণ সংস্থা বিএসআরএস সহ বিভিন্ন বিশেষায়িত ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ সরবরাহ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ শিল্পের উন্নয়নে স্বল্পমেয়াদী ও ক্ষেত্র বিশেষে মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দেয়। 7, কৃষির উন্নয়ন, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষির উন্নয়নে ব্যাংকসমূহের অবদানও কোনো অংশেই কম নয়। কৃষকদের সার, বীজ, গবাদি পশু ইত্যাদি সংগ্রহে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ ঋণ দেয়। কৃষির আধুনিকায়নেও ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। এজন্য আমাদের দেশে সরকারি মালিকানাধীন 2টি বিশেষায়িত ব্যাংক চালু রয়েছে। 8, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ। শিল্পে অনুন্নত এদেশে ভারী শিল্প প্রতিষ্ঠার সুযোগ সুবিধা কম থাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন জাতীয় ভিত্তিতে যেমনই অগ্রাধিকার পায় তেমনি এর উন্নয়নের জন্য বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ চেষ্টা চালায়। ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প, লবণ চাষ, মৎস্য চাষ, ডেয়ারি ইত্যাদি ছোট বড় বিভিন্ন শিল্পের ব্যাংকসমূহ আর্থিক সহায়তা প্রদান করে। 9, সরকারি রাজস্ব বৃদ্ধি, ইনক্রিজ অব গভর্নমেন্ট রেভিনিউ। বাংলাদেশে সরকারের নিজ রাজস্ব বৃদ্ধিতেও ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংকগুলো তাদের অর্জিত মুনাফার অংশ যেমনই কর হিসেবে সরকারকে প্রদান করে তেমনি ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান হতেও সরকার রাজস্ব পায়। বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের ওপর মক্কেলদের অর্জিত সুদ বা লাভ হতেও সরকারি পাওনা প্রদান করে। এতে সরকার ও দেশ উপকৃত হয়। দশ, সরকারকে ঋণ দান, ক্রেডিট টু গভর্নমেন্ট। পৃষ্ঠা 40, 10, সরকারকে ঋণ দান, ক্রেডিট টু গভর্নমেন্ট। দুর্বল অর্থনীতির এদেশে ব্যাংকগুলোর শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান সমূহকেই ঋণ দেয় না, সরকারকেও ঋণ প্রদান করে। সরকার বেকায়দায় পড়ে কেন্দ্রীয় ব্যাংকে ছাড়াও অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো হতেও ঋণ নেয়। এছাড়া সরকারি বন্ড সিকিউরিটি বিক্রয় করেও ব্যাংকগুলো সরকারকে ঋণ সংগ্রহে সহায়তা করে, ফলে সরকারের আর্থিক সামর্থ্য বাড়ে। 11. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট মনিটারি পলিসি। সরকার আর্থিক নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়নের দায়িত্ব মূলত পালন করে দেশের ব্যাংকিং প্রতিষ্ঠান সমূহ। কোনো বিশেষ খাতে সরকার বাড়তি ঋণদানের নীতি গ্রহণ করলে এ কাজে তাকে ব্যাংকগুলোই একমাত্র সহায়তা করতে পারে। এই কাজে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর ভূমিকা রাখে। 12. কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। ব্যাংকগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় দেশে ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একক খাত হিসেবে আমাদের দেশে ব্যাংকিং খাতে যে পরিমাণ লোক কর্মসংস্থান রয়েছে তা ব্যাপক বেকারত্বের এদেশে কোনো অংশেই কম নয়। 2005 সালের 31শে মার্চ তারিখে এদেশের তালিকাভুক্ত ব্যাংকসমূহ মোট কর্মরত জনশক্তির পরিমাণ ছিল 1,17,582 জন। তথ্যসূত্র হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময় কার্য বিবরণী 2004-05। 13. জীবনযাত্রা মান উন্নয়ন, ডেভেলপমেন্ট অব স্ট্যান্ডার্ড অব লিভিং। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকগুলো ভূমিকা অনস্বীকার্য। ব্যাংকিং খাতে সহায়তার কারণে মানুষের আয়ের যেমনই সুযোগ সৃষ্টি হয়, তেমনি নিত্য নতুন উৎপাদন ও আয়ের কারণে মানুষের ভোগেরও সুযোগ বাড়ে। এছাড়া ব্যাংক ভোগ্য পণ্যের ওপর ঋণ দিয়েও জনগণকে ভোগের সুবিধা ঋণ প্রদান করে, ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নীত হয়। 14. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অ্যাচিভমেন্ট অব ইকোনমিক গ্রোথ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকিং খাতের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা অনস্বীকার্য। ব্যাংকের সহায়তায় দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়, উৎপাদনের চাকা সচল থাকে ও জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। বাণিজ্যিক ব্যাংকগুলোর কারণে ব্যাংকিং সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে, সঞ্চয় বাড়ে ও মূলধন বৃদ্ধি পায়। সব মিলিয়ে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। প্যারা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের মতো গরিব দেশে ব্যাংকের সহায়তা ছাড়া যেমনই বর্তমান অবস্থাকে ধরে রাখা সম্ভব নয়, তেমনই অগ্রগতি অর্জনের চেষ্টায় ব্যাংকের সহায়তার কোনো বিকল্প নেই। দ্য ব্যাংক ইজ দ্য নার্ভ সেন্টার অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ ব্যাংক হলো আধুনিক অর্থনীতির স্নায়ুকেন্দ্র স্বরূপ। এ প্রবাদ বাক্য আধুনিক বিশ্বের জন্য যতটা প্রযোজ্য, আমাদের মতো দেশে তা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, একথা অনস্বীকার্য। 2.16 ব্যাংক ধার করা অর্থের ধারক ব্যাখ্যা। এ ব্যাংকার ইজ এ ডিলার ইন ডেট এক্সপ্লেইন। এ ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি এ ডিলার ইন লোনস অ্যান্ড ডেটস, অর্থাৎ ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধার ও ঋণের ব্যবসায়ী। অধ্যাপক কেয়ার্ন ক্রস এই উক্তির মাধ্যমে সহজে ব্যাংকের প্রকৃত রূপ ও তার অবস্থানকে তুলে ধরেছেন। ক্রাউডহার বলেছেন, নিজের ও অন্যের জন্য ঋণের ব্যবসায় নিয়োজিত থাকে এমন ব্যক্তিকে ব্যাংকার বলে। এ ডাবল স্টেরিস্কের তথ্যসূত্র জিওফ্রে গ্রোথার, ক্রাউথার, CROWTACR, জিওফ্রে, GEOFFRUY, অ্যান আউটলাইন অব মানি, রিপ্রিন্ট 1995, পেজ 77। এই সকল অভিমতের প্রতি আলোকপাত করেই বলা হয় তাকে যে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে। প্যারা ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নিজে ঋণী হয়, তেমনি অন্যকে ঋণ প্রদানের মাধ্যমে নিজেকে ঋণদাতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এক্ষেত্রে দেখা যায়, আমানত গ্রহণ করে ব্যাংক প্রথমে ঋণ গ্রহীতা এবং পরে ঋণদাতা হিসেবে নিজেকে ঋণের ব্যবসায়ী বা ধারক হিসেবে পরিচিত করে। প্যারা তাছাড়া ব্যাংকের কার্যাবলী হতেও এই বিষয়টি লক্ষ্য করা যায় যে একটি ব্যাংক স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং উক্ত আমানতের অর্থ অধিক সুদের ঋণ হিসেবে প্রদানের মাধ্যমে নিজেকে অর্থের ব্যবসায়ী বা ধারক হিসেবে পরিচিত করে তোলে। তাই বারবারি ব্লক, BARBERY, বারবারি ব্লক ব্যাংক সম্পর্কে বলেছেন, ব্যাংক হলো প্রকৃত পক্ষে আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠান যা একজনের কাছ থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং উক্ত অর্থ অন্যকে ধার দেয়। প্যারা উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে ব্যাংক হল এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার কাজ হল বিভিন্ন হিসাবের মাধ্যমে স্বল্প সুদে বা লাভে আমানত হিসাবে জনগণের নিকট হতে অর্থ সংগ্রহ বা ধার গ্রহণ এবং উক্ত ধার করার অর্থ আবার উচ্চ সুদে বা লাভে অন্যদিকে ধার দেয়া। যে ব্যাংক এরূপ ধার গ্রহণ ও ধার প্রদানে অধিকার সফল কাম তাকে দক্ষ হিসেবে গণ্য করা হয়। তাই বলা যায় ব্যাংক ধার করা অর্থের ধারক বা ব্যবসায়ী। 2.17 ব্যাংকের তারল নীতি বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য লিকুইডিটি প্রিন্সিপাল অফ এ ব্যাংক? হোয়াট ইজ মিন্ট বাই দ্য লিকুইডিটি প্রিন্সিপাল অফ এ ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংকের তারল নীতি বলতে কি বোঝায়? লিকুইডিটি ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ এ মডার্ন ব্যাংক, অর্থাৎ তারল্য সুরক্ষা হলো আধুনিক ব্যাংকের অন্যতম মূলনীতি। তারল্য হলো কোনো সম্পত্তির কম ক্ষতিতে দ্রুত নগদ অর্থের রূপান্তরযোগ্যতা। আর তারল্য নীতি বলতে এমন পরিমাণ নগদ অর্থ ও তরল সম্পদ সংরক্ষণ করাকে বোঝায় যাতে উপস্থাপিত চেক ও প্রয়োজনীয় অর্থ দ্রুত সংস্থাপন করা যায়। আবার অন্যদিকে অধিক পরিমাণ তরল সম্পদ সংরক্ষণ করতে গিয়ে যেন ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস না পায়। প্যারা ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংক তার আমানতকারীর অর্থ চাইবে মাত্র ফেরত দিতে বাধ্য। তাই ব্যাংক জমাকৃত টাকার একটি নির্দিষ্ট অংশ নগদে ও তরল সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে অতিরিক্ত অর্থ বিভিন্ন খাতে ঋণ দেয় ও বিনিয়োগ করে। যে নীতির আওতায় ব্যাংকসমূহ নিজের কাছে নগদ অর্থ ও তরল সম্পদ সংরক্ষণ করে অবশিষ্ট অংশ ঋণ দেয় ও বিনিয়োগ করে তাকেই তারল্য নীতি বলা যায়। প্যারা এই নীতির আওতায় প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে বাংলাদেশের অভ্যন্তরে এর মোট তলবি ও মেয়াদী আমানতের কমপক্ষে 18% তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হয়, যার 5% নগদে কেন্দ্রীয় ব্যাংকে ও 13% অন্যান্য তরল সম্পদে সংরক্ষণ করা হয়ে থাকে। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক 2005 সালে 25 আগস্ট বাংলাদেশের ব্যাংক প্রদত্ত সার্কুলার অনুযায়ী 1 অক্টোবর 2005 থেকে প্রবর্তিত। তবে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক বা ব্যাংকের কোনো শাখার ক্ষেত্রে এ হার ন্যূনতম 10%। নিম্নোক্ত সম্পদের সমন্বয়ে ব্যাংক সমূহ তাদের তারল্য বজায় রাখে। ক ব্যাংকের ভোল্টে রক্ষিত নগদ টাকা। খ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ও অন্য ব্যাংকে চলতি হিসাবের উদ্বৃত্ত। গ সরকারি ট্রেজারি বিল ক্রয়। ঘ স্বল্পকালীন ভোটি সেবা চাহিদা মাত্র দেয় ঋণ ও স্বল্পমেয়াদী বিল ও বন্ড ক্রয় ইত্যাদি। পরিশেষে বলা যায় যে নীতির আওতায় ব্যাংক চেকের অর্থ বা প্রতিশ্রুত অর্থ প্রদানের জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ ও তরল সম্পদ সংরক্ষণের পাশাপাশি লাভজনক খাতে অধিক পরিমাণ ঋণদান ও বিনিয়োগ করে মুনাফার পরিমাণ বৃদ্ধিতে সমর্থ হয় তাকেই ব্যাংকের তারল্য নীতি বলা হয়ে থাকে। পৃষ্ঠা 42 প্রশ্নাবলী দ্বিতীয় অধ্যায় এখানে সমাপ্ত।